তৃপ্তি চাই অজানাতে, যেখানে নেই কোনো ভাবনা, সেই অনাবিল সুখ আমি পেতে চাই, আমি পেতে চাই ওই দূর থেকে দূরে যেতে চাই অজানাতে, যেখানে নেই কোনো ভাবনা, সেই অনাবিল সুখ আমি পেতে চাই, আমি পেতে চাই ওই দূর থেকে দূরে যেতে চাই অজানাতে। ফেলে আসা দিনগুলো আমায় পিছু ডাকে, তবুও পারি না কেন যে ফিরে যেতে, ফেলে আসা দিনগুলো আমায় পিছু ডাকে, তবুও পারি না কেন যে ফিরে যেতে, মায়ায় ভরা এ পৃথিবী, মায়ায় ভরা এ পৃথিবী, কত স্বপ্নীল আশা জাগে ওই দূর থেকে দূরে যেতে চাই অজানাতে। দিনগুলো পেরিয়ে যায় কিছু স্মৃতি ফেলে, ইচ্ছে করে সোনালি দিনগুলো ফিরে যেতে, দিনগুলো পেরিয়ে যায় কিছু স্মৃতি ফেলে, ইচ্ছে করে সোনালি দিনগুলো ফিরে যেতে, যদি পেতাম এ দিনগুলি ছোট বেলা সে ক্ষণগুলি, বসে আমি ভাবি সারাক্ষণ ওই দূর থেকে দূরে যেতে চাই অজানাতে, যেখানে নেই কোনো ভাবনা, সেই অনাবিল সুখ আমি পেতে চাই, আমি পেতে চাই ওই দূর থেকে দূরে যেতে চাই অজানাতে, যেখানে নেই কোনো ভাবনা, সেই অনাবিল সুখ আমি পেতে চাই, আমি পেতে চাই ওই দূর থেকে দূরে যেতে চাই অজানাতে, ওই দূর থেকে দূরে যেতে চাই।